হে সাথী, কুরআন ও সহিহ হাদিস মানতে তোমাকে হয়তো অনেক উপহাস সইতে হবে, তাই উপহাস ও তামাশাকে উপহার মনে করে বজ্র মুষ্টিতে কুরআন ও সহিহ হাদিসের পতাকাকে ধারণ করে এগিয়ে যাও সম্মুখ পানে, সমাজ তোমাকে একদিন স্বীকৃতি দেবেই। কুরআন মানতে সে পেয়েছি উপহার, হাদিস মানতে সে পেয়েছি উপহার, কুরআন মানতে সে পেয়েছি উপহার, হাদিস মানতে সে পেয়েছে উপহার। নামাজ পড়ে না, পড়তে জানে না, নামাজিদেরকে দেখতে পারে না, নামাজ পড়ে মসজিদেতে যায় না, মাদ্রাসাতে যায় না, ভুলেও কোনদিন কুরআন পড়ে না, মসজিদেতে যায় না, মাদ্রাসাতে যায় না, ভুলেও কোনদিন কুরআন পড়ে না, ওরাই আবার মাসলার বেলায়, ওরাই আবার মাসলার বেলায় মুক্তির হয় সর্দার, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার। জিহাদ করে না, করতে বলে না, জিহাদের তামান্না মনেও করে না, জিহাদ করে না, করতে বলে না, জিহাদের তামান্না মনেও করে না, ওরা আবার মন্দ বলে, ওরা আবার মন্দ বলে, গালি দেয় বারবার, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার। ও সর দেয় না, জাকাত দেয় না বলে, খাজনার জমিতে ও সর লাগে না, ও সর দেয় না, জাকাত দেয় না বলে, খাজনার জমিতে ও সর লাগে না, ওরা আবার মুমিন বলে, ওরা আবার মুমিন বলে, দাবি করে বারবার, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার, কুরআন মানতে সে পেয়েছি উপহার, হাদিস মানতে সে পেয়েছি উপহার।